بسم الله الرحمن الرحيم. قال عن بعض بن صباع المشتري ثم رد عليه بعيب فإن قبل بقرار قاضي بإقرار أو بأبي بينة أو بإباء يمين له أن يرده على بائعه لأنه فسق من الأصل فجعل البيع كان لم يكن. غاية الأمر أنه أنكر قيام العيب لكنه صار مكذبا شرعا بالقضاء. ومعنى القضاء بالإقرار أنه أنكر الإقرار فأثبت بالبينة دي. وهذا بخلاف الوكيل بالبيع إذا رد عليه بعيب بالبينة حيث يكون ردا على المؤكل عن أن البيع هناك واحد الموجود هنا بيعان فيفسق الثاني لا ينفسق الأول. কোন এক ব্যক্তি সেগুলা বিক্রি করছে, বুঝতাই গুলাম কিনে কব্জা করছে, কব্জা করার পর মুস্তারি আবার মুস্তারি সানি কাছে এটা আবার বিক্রি করছে, মুস্তারি সানি কাছে যাওয়ার পর এখানে দুই মুস্তারি আউ্বাল মুস্তারি সাহেব থেকে যে আয়বের কারণে দূরত্বটা যে দিচ্ছে এটা কাজায় কাজের মাধ্যমে অথবা দুইজনের সমঝোতার মধ্যে, যদি কাজায় কাজীর মাধ্যমে বিচারকের ফায়সালার মাধ্যমে নেওয়া থাকে তাহলে এখানে তিনটা সুরত হইতে পারে কাজায় কাজীর মাধ্যমে নেওয়া। একটা সুরত হল একরারে, দ্বিতীয় সুরত হল বাইকিনার মাধ্যমে, তৃতীয় সুরত হল কসম অস্বীকার করা। এই কাজায় কাজীর মাধ্যমে নেওয়ার সুরত হল তিনটা, তাহলে একরার, আর তাহলে বাইজেনা, আর তাহলে এবারে আমি অর্থাৎ কসম অস্বীকার একরারের সুরত। একরারের সুরত হল যে মুস্তাই সানি কাজীর দরবারে বিচার দিছে যে হের কাছ থেকে যে আমি মুভি কিনছি এর মধ্যে আয় আছে, কাজে জিজ্ঞাসা করছি প্রমাণ, কারণ সে হইল মুদ্রাই আয়বে যাওয়া করছে। তো কাজীর কাছে মুস্তারিয়ে সানি বলতেছে যে হ্যাঁ তো আমার কাছে পড়ছে স্বীকার করছে, তো মুস্তারি আওয়ালে করতেছে যে না হুজুর আমি স্বীকার করি নাই। তখন কাজী মুদ্দাই মুস্তারি সানিরে বলবে যে তোমার কাছ থেকে যে সে স্বীকার করছে বাইজেনা তো সে দুইজন বাইজেনা দিয়েছে, এইটা হইল বিক্রি করা। বাইজেনা দিয়া দিলে এখন কাজী ফাইসালা করে দিবে যে এটার মধ্যে আয়েব আছে, সুতরাং আয়বের কারণে তুমি এটা মুস্তারি আউটটা নিয়ে যে তুমি এটা ফেরত নিয়ে নেবে, কারণ দলিল প্রমাণ সব। এইটা হলো একরারের সুরত। আর বাইজিনার সুরত হলো মুস্তারি সানি কাজীর কাছে বিচার দিচ্ছে, তো কাজীর কাছে বিচার দেওয়ার পর কাজী বলতেছে যে তুমি যে বলতাছ মুস্তারি সানি যে এটার মধ্যে আয়েব আছে, তোমার কাছে কোনো বাইজিন আছে, সে সাক্ষী উত্থাপন করেছে। এটা হলো সরাসরি সে কি করে দিছে সাক্ষী বেশ না, এটা হ্যার কাছে আসিল যে হ্যার যে আসিল এটা যে কোনোভাবে সে সাক্ষী পেশ করে, এখানে একরারের কোনো প্রশ্ন নেই, সে দুইজন সাক্ষী পেশ করে। তাই কাজই তার জন্য এটা মুস্তারি আবলের জন্য ফাইসালা করে দিবে অর্থাৎ এটা নিয়ে যেতে হবে আটলে বি ইবাই ইয়ামিনি কসম অস্বীকার করা কাজী মুস্তারি কাজীর কাছে মুস্তারি সানি গিয়ে বলছে যে এটা আমার দায়ের আছে কাজী বলছে যে দলিল সাক্ষী দাও তার কাছে সাক্ষী নেই দলিল ওয়ালি ইয়ামিনু আলা মান আনকা কারণ মুস্তারি আউয়ালে তো অস্বীকার করতেছে এটা আমার দায়ের নেই তখন কাজী বলবে যে তুমি কসম খাওছ আর সে কসম খেতে এবারে আমি এখন কাজী ফাইসালা করে দিবে যে মুস্তারি সানি যে বলবি মুস্তারি আউলের মুভি দিয়ে দাও টাকা নিয়ে এই হলো তিনটা পদ্ধতি যদি কাজায় কাজী মাধ্যমে কাজায় কাজী ওয়ামান বা আবদান কিসি নে গুলাম বেচা ফাবাহুল মুস্তারি হ্যাঁ মুস্তারি নে উসকো খরিদনে কে বাদ কবজা কিয়া কবজা করনে কে বাদ মুস্তারি সানি কে পাস মুস্তারি আউয়াল নে বেচ ওয়ামান বা আবদান কিসি নে গুলাম বেচা ফাবাহুল মুস্তারি মুস্তারি আউয়াল নে মুস্তারি সানি কে পাস উস গুলাম কো ফের বেচ সুম্মা রুদ্দা আলাইহি বিআইন ও মুবি মুস্তারি আউয়াল কে পাস রদ কিয়া গিয়া কিসি আয়েব কি ওয়াজা সে মুস্তারি আউয়ালের কাছে ফিরত আসে কোনো আয়েবের কাছে কারণ বাইন কামিলা বি কাজাই কাজি আগার মুস্তারি আউয়াল মুবি কো কাজায়ে কাজি কে জরিয়া কবুল করে গ্রহণ করে থাকে বিকরাই আও বাইনাতি আও বিইবাই ইয়ামিন একরারের মাধ্যমে বাইনার মাধ্যমে এবাই ইয়ামিন আর একরারের সুরত বাইনার সুরত এবাই ইয়ামিন সুরত আমি বলে দিই যে তিন পদ্ধতির কোন এক পদ্ধতিতে যদি মুস্তারি আউয়াল মুস্তারি সাগির কাছ থেকে মুবিটা গ্রহণ করে তাহলে এই মুস্তারি আউয়ালের জন্য জায়েজ আছে অধিকার আছে সে এই মুভিটাকে বায়ে আউয়াল যে প্রথম যার কাছ থেকে কিনে আনছিল তার কাছে আয়বের কারণে ফিরত দিয়ে আয়বের কারণে ফিরত দিয়ে এখানে কিন্তু খারিজি মুভির ঘটনা ঘটছে কিন্তু এখানে যে হাবিসি মুভির ঘটনাটা ঘটলো এই ঘটনাটা কাজায় কাজির কারণে এখানে যে এখানে বায়ের একটা চুক্তি হয়েছে এটা ফস্ক হয়ে যাবে ফস্ক হবে মানে এটা অস্তিত্বহীন হয়ে যাবে আর অস্তিত্বহীন হয়ে গেলে গুইয়াকে এই জায়গার মধ্যে বাই হয় না যখন বাই হয় নাই সুতরাং হাবিসলি মুভি হইল না যখন হাবিসলি মুভি হইল না তখন মুভি দেখল এই জায়গার মধ্যে একটা এসকাল হইল যে হুজুর আপনি কইতেছেন যে মুস্তারি আউয়ালে মুস্তারি সানি যখন দাওয়া করলো যে এটার মধ্যে আয়েব আছে সে বললো না এটার মধ্যে কোনো আয়েব নাই যখন আয়েব নাই দাবি করছে তাহলে সে বায়ে আউয়ালের কাছে ফিরতটা দেয় কেমনে সে তো ওই জায়গার মধ্যে বসছে যে এটার মধ্যে কোনো আয়েব নেই তাহলে কাজায় কাজির মাধ্যমেই হোক কিন্তু সে তো ওই কথা বলছে যে আমার বুকের মধ্যে কোনো আয়েব নাই যখন আয়েব নাই তাই তার কথার মধ্যে তার যাদের মধ্যে যেতেছে এখন আবার নিজে ভাই আউয়ালের কাছে ফিরত দিতে গেলে কারণ এই তো আয়েব সারা জিনিস এটা দেখেন তার কৌলের মধ্যে কি হয়ে যেত আয়েব তার হয়েছে এইটার জবাব গায়াতুল আমুকিয়া মুসানিক রহমতুল্লাহ রে দিতেছে যে আসলে সে তো আয়েবের অস্বীকার করছে ঠিক কিন্তু শরীয়তে কাজায় কাজির মাধ্যমে সে তার দাওয়ার মধ্যে মিথ্যু কাছিল এটা সাব্যস্ত সে তার দাওয়ার মধ্যে মিথ্যু কাছিল এটা সাব্যস্ত যখন সে মিথ্যা দাবি করছে আর শরীয়তে তার তার এই দাওয়াটাকে অগ্রাহ্য করছে, অগ্রাহ্য করে যেটা সঠিক সেটাকে প্রতিষ্ঠিত করছে। সুতরাং যদিও সে মিথ্যা, যদিও সে দাবি করছিল, কিন্তু এই দাবি আর এটা এই জায়গার মধ্যে ইয়া হবে না, গ্রহণযোগ্য হবে না, বরং এখন শরীয়তে যারা বলে এটাই তাকে মানবে। সুতরাং এই জায়গার মধ্যে সাব্যস্ত করা হবে যে এখানে কোনো বাই হয়েছিলই না। তাহলে এখানে হাবেসি নবীর বিষয়টা যেটা আপনি কইবার চাইতেছিলেন এটা এই জায়গার মধ্যে পাওয়া যাইতেছে না। এখানে যে একটা বাই হয়েছে এটা তো অস্তিত্বই নেই, এটা ফসকের হুকুম। গায়াতুল আমরি আন্নাহু আনকারা কিয়াম আল আইব লাকিন্নাহু সালা মুকাজ্জাবান শারআন বিল কাযা। ওই যে এতেরাজ যেটা আমি করছিলাম সেই এতেরাজের জব গায়াতুল আমরি আন্নাহু আনকারা কিয়াম আল আইব এনতেহাই বাত এ হে শেষ কথা হলো এটাই যে আন্নাহু আনকারা কিয়াম আল আইব মুশতাই আউয়াল মুভি কে আন্দোলন আয়েব কায়েম হুনে কা ইনকার কিয়া যে না আয়েব তো আয়েব নাই আর এই জায়গার মধ্যে একটা কথা হলো যে এই কাজা বলছে মুকার যেমন ছড়েন বি কাজা কাজার যারা এর আগেও কাজা করি ওই যে এবারতের মধ্যে আছে ফাইন কালিলা বি কাজা এই কাজা কাজ ও মানাল কাজা বিন একরার কাজা বিন একরার নিজে বি ইকরারি কাজা বিল ইকরার কা মানা আন্নাহু আনকার আল ইকরার যে সে ইকরারে ইনকার অর্থাৎ যে এটার মধ্যে আয়েব আছে যে সেই আয়েবে স্বীকার করতেছে যে ওইটার ইনকার বা আসবাতা বিল বাইনা সুতরাং তার এই ইকরার এটা সাবিত হয়ে গেছে দলিলে وهذا بخلاف الوكيل بالبين زال الدعم عليه بعين بالبينة حيث لا يكون ردنا على الموكل لأن البيع هناك واحد والموجود ها هنا بيان الحب في السامي لا يندرسكم صاحب هدايا بلتس كاوكي زدي وكيل بالبين وكيل بالبين মুস্তারির কাছে একটা বেচছে উকিল বিল বাই হে বাই সে মুস্তারির কাছে একটা জিনিস বেচছে বেচার পর মুস্তারি কিন্তু সেটার মধ্যে আয় আছে। তো মুস্তারি এটাকে কাজাই কাজই হোক আর জানি হোক আয়ের সাব্যস্ত করার পর এটা উকিল বীর ভাইয়ের কাছে ফেরত দিচ্ছে। এই ক্ষেত্রে উকিল বীর ভাই আবার মুয়াক্কেলের কাছে গিয়া এটার প্রমাণ করতে হবে না যে এটার মধ্যে আয়ের আছে না আছে, এগুলি করতে হবে। কারণ উকিল বীর ভাই যে লেনদেনটা করে এই লেনদেনটা যখন উকিলের কাছে এসে গেছে চলে গেছে কার দিকে মুয়াক্কেল। সুতরাং উকিলের আবার মুয়াক্কেলের সাথে এখানে এটা নিয়ে আইনের দখলবাসত করার কোনো দরকার। আর এখানে আসলে মাসালা সুরতটা এইখানে হলো বাই একটা, আর আমরা আগে যে সুরত বলছি এগুলো হলো বাই দুই, বাই একটা আর ওইটার মধ্যে হলো বাই দুই। তাহলে এক বাইকে দুই বাইয়ের লোকে কিয়াস করা এটা কিয়াস মাল অহাদ আমি খিলাফি উকিল বীর ভাই, আর এ উকিল বীর ভাইকে এ মশালা উকিল বীর ভাইকে মশালাকে খেলাফে হ্যাঁ ভাই মৌজুদ কেতনে হ্যাঁ দু হে পাবি ফস্টি সানি লা ইয়ানফাসিকুল আউয়াল। সো পহলে সুরত মে ভাই সানি ফস্ক করনে কি বজা সে ভাই অব্বল ফস্ক নেই হোগা। প্রথম সুরতের মধ্যে ভাই সানি ফস্ক করলে ভাই আউয়াল ফস্ক করবে না যতক্ষণ পর্যন্ত মুস্তারি আউয়াল ভাইয়ের কাছে বলবে যে ডায়াবের কারণে আমি বিরত। وإن كبير بغير قضاء القاضي ليس له أن يرده لأنه بين جديد في حق ثالث وإن كان فسقا في حقهما والأول ثالثهما وفي الجانب الصغير وإن جد عليه بإقراره بغير قضاء بعيب لا يحدث مثله لم يكن له أن يخاصم الذي باعه وبهذا يتبين أن الجواب فيما يحدث مثله وفيما لا يحدث سواء وفي بعض روايات البيوع أن فيما لا يحدث مثله يلي بالنقصان للتيقن بقيام العيب عند البائع الأول. ترى هنا سورة دجا كيسي لبرتوني زي مبيمة عائد دورا برا كور مشتري ثاني قصة كيا مشتري أولي قزائي قزير مدوني আরেকটা হলো বেগাইরে কাজাই কাজ নিজেদের মধ্যে সংযত্তার মধ্যে এই সুরতের মধ্যে সে কি করতে পারবে না রদ কেন لانه بين جديد في حق ثالث وان كان فسقا في حقهما والاول ثالث কই এই তৃতীয় ব্যক্তির জন্য এটা বাই জাতি আর এদের দুইজনের মধ্যে মুস্তারিয়া ওয়ালের এবং মুস্তারিয়া সানির মধ্যে যদিও ভাইটা ফস্ক হয়েছে কিন্তু তৃতীয় ব্যক্তির জন্য এটা ভাই জাদি হয়ে গেছে। আর তৃতীয় ব্যক্তি হলো প্রথম ব্যক্তি ভাই আউয়াল, কারণ এরা দুইজনে যখন ফস্ক করছে যে ফস্ক করলে এখানে তো একটা নতুন লেনদেন হয়েছে, যে লেনদেন হওয়ার কারণে ওই যে প্রথম যে ব্যক্তি আছে অর্থাৎ তৃতীয় ব্যক্তি যার কথা বলা হয়েছে হ্যাঁ তো এখানে একটা লেনদেন করছে, লেনদেন করার কারণে তার কাছে তো এখানে একটা লেনদেন হয়েছে, তার ইয়া হিসাবে এই জায়গাটাতে একটা লেনদেন হয়ে গেছে। আর লেনদেন যদি হয় তাহলে হাবিস তিন মুভি হয়, হাবিস তিন মুভি হইলে তখন আর ইন করতে পারে না। তাহলে এখানে একটা কাজ করতে পারে সেই মুভিটা, যখন আর একটা কাজ হয়ে গেছে তবে এই জায়গার মধ্যে রোধ করতে পারবে। لانه بيع جديد في حق ثالث مثله کے بيع جديد ہے ثالث کے حق میں و ان كان فسخا في حق ما گرچہ مشتری اول اور مشتری ثانی کے اندر یہ کیا ہے فسخ ہے والاول ثالث اور پہلے شخص و في جامع صغير و ان رد عليه بقراره بغير قضاء بعيب لا يحدث مثله لم يكن له اي خاصم الذي একরারের মাধ্যমে যদি মুস্তারি সানি মুভিতে আয়াত সাব্যস্ত করিয়া বেগাইয়ে কাজায় কাজী রোধ করিয়া দেয়, তাহলে এই সুরতি যে সুরতি এখানে আছে যে মুস্তারি আউয়াল মুস্তারি সানির সাথে মুখাসামা করিয়া এটা কি করছে সাব্যস্ত করছে, এটা মধ্যে আয়াত আছে। আর মুস্তারি সানির কাছ থেকে কি মুস্তারি আউয়াল এটা নিয়ে নিচ্ছে বেগাইরে কাজা, এটা এখানে মুভিটার মধ্যে যে আয়াতটা ধরা পড়ছে এক মুভির মধ্যে যে আয়াত ধরা পড়ছে সেই আয়াতটা এরকম যে এই টাইমের মধ্যে অর্থাৎ বায়া ওয়ালের কাছে কিনা নিয়ে বায় মুস্তারিয়া ওয়াল মুস্তারিয়া সানির কাছে যে বেচছে এই যে সময়টা এই জায়গার মধ্যে অতিবাহিত এই সময়ের মধ্যে এই জাতীয় সমস্যা এই মুভির মধ্যে হওয়ার সম্ভাবনা নেই। যেমন মুস্তারি সানি কয়ের মধ্যে আঙ্গুল ছয়টা ছয়টা এই যে ছয় আঙ্গুল হয়ে যাওয়া এটা মুস্তারি আওয়ালের থেকে এটা বায়া আওয়ালের থেকে মুস্তারি আওয়ালের কাছে আইসে আর মুস্তারি সানি এই টাইমের মধ্যে এটা হওয়ার সম্ভাবনা এটা আগে জন্মগত হোক বা আগে হোক এটা এই টাইমের মধ্যে হওয়া সম্ভব। যদি এরকম হয় তারপরেও মুস্তারি আওয়াল বায়া আওয়ালের কাছে দিতে পারবে এটা হলো জামি সুগির মাসাল, তার অর্থ হলো ওইটারই ব্যাখ্যা যে দিতে পারবে। এখন সাহেব হেদায় সাহেব নিজে এই কথাটা বলবে যদি জামি সুগিরের মধ্যে এই কথা থেকে থাকে যে এমন এই টাইমের মধ্যে এমন একটা জিনিস আয়াত হওয়া সম্ভব না, এটার মধ্যে হুকুম হইল যে বায়ে মুস্তারি আউয়াল বায়ে আউয়ালের কাছে কি করতে পারবে না ফিরত দিতে পারবে। আর যেটা হওয়া সম্ভব যেমন পুরা হয়েছে পুরা তো এই মুস্তারি আউয়ালের কাছে আয়া হয়ে যেতে পারে, এইটা হইলে তো বত্তরীকে আউলা কি করতে পারবে ফেরত দিতে পারবে এই ক্ষেত্রে এই দিতে পারলো না তাহলে এইটা তো এটা তো ওই শিশু মার কাছে তাহলে দিন ওয়াজি জামি সগীর আর জামি সগীর মে হে ওয়া ইন রুদ্দা আলাইহি বি ইকরারিহি বি গায়রি কাজাই আগার মুস্তারি আউয়াল কে পাস রদ কিয়া যায় বি ইকরারিহি উসকে ইকরার সে বেগাইরে কাজাইন বেগাইরে কাজাই কাজি কি বিআইলিন কিছি আয়াত কো লা ইয়াহদুস মিসলু এইসা আয়াত জো ইস ওয়াক্ত কে আন্দর এইসা আয়াত হাদিস নি হো সকতা হে লাম ইয়াকুন লাহু আই ইউখাসিম আল্লাযী বাআহু তো মুস্তারি আউয়াল কে লিয়ে জায়েজ নি হে কে ও মুখাসামা করে বায় আউয়াল কে সাথ তার অর্থ হলো বিরোধ দিতে পারবে। ওয়াবিহাদা তাবাইয়ানা আন্নাল জাওয়াব ফিমা ইয়াহদুসু মিসলুহু ওয়া ফিমা লা ইয়াহদুসু সাওয়াব এর দ্বারা এটা প্রকাশ পাওয়া গেল আন্নাল জাওয়াব ফিমা ইয়াহদুসু মিসলুহু ওয়া ফিমা লা ইয়াহদুসু সাওয়াব যেটা এই জাতীয় রূপ যেটা এই সময়ের মধ্যে এই সময়ের মধ্যে হওয়া সম্ভব এবং যেটা অসম্ভব দুটার হুকুম কি বরাবর নুকসান আর আসল আসলে আসলে বুয়ুর রেওয়ায়তের মধ্যে আছে আগে তো জানি সুখি দাঁড়িয়ে তো যে এই টাইমের মধ্যে যে জিনিসটা হওয়া সম্ভব না যেমন চার আঙ্গুল ছয় আঙ্গুল বা চার আঙ্গুল যেটা এই টাইমের মধ্যে সম্ভব না অসম্ভব তাই এই সুরতের মধ্যে এই আয়াতটা তো বায়া বলে কাছে ছিল এটা একই তাইলে এই জায়গার মধ্যে রুজুবিন নুকসান এই জায়গার মধ্যে কি করতে পারবে রুজুবিন নুকসান তবে ফতোয়া সামিস সুবিধে দেওয়া ওয়াফি বাজি রেওয়ায়াত বুয়ু আর বুয়ু কি বাজ রেওয়ায়াত নে আন্না ফিমা লা ইহদুস মিসলুহু ও এইসা আয়াত জু বজায় সহজে সহজে বুঝিয়া যাইতেছেন পরা কিন্তু কঠিন